জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন। জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন। নিকা হব সমাজ শেষ হব এই পাপ, নিকা হব সমাজ শেষ হব এই পাপ, ফুলি রব প্রেম সতত। জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন, আতরাব অমানিশা বুধিব রাবন। নতুন ইতিহাস ভণ্ড সমাজর হব পরিহাস, লিখা হব আকৌ নতুন ইতিহাস ভণ্ড সমাজর হব পরিহাস। মাতৃর আসন নামি বহি পরভাত, মাতৃর আসন নামি বহি পরভাত, হিংসার জুই হব ম্লান। জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন। উপজীব দেবজাত দিব পরিত্রাণ, দুচকুত শান্তির শিখা অনির্বাণ। উপজীব দেবজাত দিব পরিত্রাণ, দুচকুত শান্তির শিখা অনির্বাণ। মানব প্রেমর কণা পারিজাত ফুল হই, মানব প্রেমর কণা পারিজাত ফুল হই, বরষিব আই চরণ। জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন। জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন। নিকা হব সমাজ শেষ হব এই পাপ, নিকা হব সমাজ শেষ হব এই পাপ, ফুলি রব প্রেম সতত। জগত পোহর করি আহিব প্লাবন, আতরাব অমানিশা বুধিব রাবন, আতরাব অমানিশা।